আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালাম আসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে দরসে আমরা শুরু করব রমজান সম্পর্কিত কিছু কথা, কারণ আমাদেরও জানার দরকার আছে এবং রমজানে যারা ইউটিউবে দেখবেন তারাও রমজানে উপকৃত হবেন। আর আজ থেকে ইনশাআল্লাহ শুরু করব কিছু কিছু করে, এক একটা বিষয় নেব ছোট ছোট হলে পরে সেটা আমাদের জন্য স্মরণ রাখা মনে করা খুবই সুবিধা হবে। প্রথমে আমরা জানব রমজানের যে সামনে আসছে রমজান, রমজানের গুরুত্ব ইত্যাদি। আল্লাহ তাআলা রমজানের যে বিধান দিয়েছেন কি বলেছেন আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা লিখে দেওয়া হয়েছে। লিখে দেওয়া হয়েছে মানে ফরজ করা হয়েছে, বিধান দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যে সমস্ত দিন ছিল, দিন তো ইসলামই ছিল, ইহুদি খ্রিস্টান হয়ে গেছে পরে, তাদের উপরেও রোজা ছিল, কিন্তু তার ধরন কেমন আমরা জানি না। কি জন্য রোজা ফরজ করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো, পরহেজগার হতে পারো, সাবধানী হতে পারো, সংযমী হতে পারো ইত্যাদি। শেষ বিস্তারিত আলোচনা আমরা আসছি। প্রথমে আমরা জানব যে রোজা হল চতুর্থ নম্বর রুকুন। কিসের কার রুকুন? ইমানের না ইসলামের? হ্যাঁ, ইসলামের রুকুন, চতুর্থ নম্বর রুকুন। এই রোজা ফরজ হয় দ্বিতীয় সন হিজরিতে, মদিনায় এসে যখন দুবছর হয় তখন এই রোজা মুসলমানদের উপরে ফরজ হয়। প্রথমতে আমরা জানব যে রমজানের মাহাত্ম্য কি, রমজানের ফজিলত কি। আল্লাহ তাআলা এই রমজান সম্পর্কে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস যে মাসে কুরআন অবতীর্ণ হয়েছে। কদিন আগে লোকেরা খুব বলল, খুব চিল্লাল যে শাবান মাসের ১৫ তারিখে কোরআন অবতীর্ণ হয়েছে, অথচ আল্লাহ তাআলা কি বলছেন, রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের জন্য এবং হক বাতিলের পার্থক্য করার জন্য এই কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। কোন মাসে? রমজান মাসে। রমজান মাসে, এছাড়া অন্য মাসে নয়। এই ভ্রান্তিতে কেন মানুষ হাবুডুবু খাচ্ছে, এখান থেকে কেন উঠে আসে না, আল্লাহ ভালো জানেন। বেশ, শাহরু রমাদান, এই রমাদান শব্দটা কোথায় এসেছে? কোরআনে এসেছে। হুজুর, এই রমাদান ছাড়া অন্য কোন মাসের নাম কি কোরআনে এসেছে? আর কোন মাসের নাম কিন্তু কোরআনে উল্লেখ আসেনি। এই জন্য এদিক থেকে এই মাসটার একটা বিশাল মর্যাদা রয়েছে, গুরুত্ব রয়েছে। রম মানে হচ্ছে জ্বালানো, জ্বালাময়। তো রমজান মাসটা জ্বালাময় কেন তো বুঝতেই পাচ্ছেন। এই যে বর্তমান কালে যে রোজা, সবচেয়ে লম্বা দিন, সবচেয়ে গরম দিন, এই এই মাস, এই দিনগুলিতে রমজান নামটা হচ্ছে একদম সনাম, কি বলে আপনার, সার্থক নাম। রমজান নামটা এই দিনগুলিতে সার্থক নাম, কিন্তু যখন শীতকাল আসবে, শীতকাল এলে তখন অতটা নাম সার্থক হবে না, কারণ ঠান্ডার দিন, আবার বরফ টরফ পড়লে বুঝতেই পাচ্ছেন যেসব দেশে বরফ পড়ে তাদের জন্য হ্যাঁ রমজান কিছু নেই, ছোট দিন, পৌষ মাসের দিনগুলো ছোট ছোট হয়। সুতরাং এই বর্তমানের যে দিনগুলো, এই রমজান নাম সার্থক হয়েছে। রমজানের তৃতীয় ফজিলত হল যে এই মাসে এমন একটি রাত্রি আছে যে রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা উত্তম। তো রমজান মাস এই মাসেই ভাগ্য রজনী আছে, চলতি মাসে শাবান মাসে ভাগ্য রজনী নেই। মানুষ আসল থেকে নকলে পড়েছে এবং আসল ছেড়ে নকল নিয়ে টানাটানি করেছে। আসলে ভাগ্য রজনী হল রমজানের শেষ দশকে, কিংবা রমজানে বলতে পারি। সুতরাং রমজানের মর্যাদার একটা দিক হল যে এই মাসে রয়েছে শবে কদর বা লাইলাতুল কদর, কেননা আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন, আর সূরা কদরে কি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আর সূরা দোখানে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, একটাই রাত, কোথাও মুবারাকা বলা হয়েছে কোথাও কদরের রাত বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে শাহরু রমাদান নাম নিয়ে বলা হয়েছে। সুতরাং এতে রয়েছে সবে কদর, কদরের রাত্রি, ভাগ্য রজনী, এতে ভাগ্য রচনা করা হয় পনেরো শাবানে নয় বরং রমজান মাসে। চার নম্বর ফজিলত হল তুসাফাদুশায়াতিন সুফেদাতিশায়াতিন, এই মাসে শয়তানদেরকে বন্দী করা হয়, এই মাসে শয়তানদেরকে ছেড়ে রাখা হয় না। এখন আপনি চট করে প্রশ্ন করবেন, হুজুর তাহলে পরে মানুষ পাপ করে কেন? শয়তান যদি বাঁধা থাকে, আর আপনারা নিশ্চয়ই জানেন যে শয়তান পাপ সংগঠন করে, আর সেই পাপ সংগঠন করার পিছনে আবার হিসাবও নেয়, শিষ্যদেরকে পাঠায় যে পানির উপরে সিংহাসন বিছিয়ে, সেই সিংহাসন কেমন, সে বসা কেমন, সেটা আল্লাহই জানেন। চেরা চেলা চামুন্ডদের কাছে শিষ্যদের কাছ থেকে কাজের হিসাব নেয়, কি বেটা তুই কি করলি, তুই কি করলি, তুই কি করলি, এক একজন এক এক রকম পাপের কথা বলে। শেষকালে যখন একজন বলে যে আমি আজকে এক বাড়িতে ঢুকে, এক সংসারে ঢুকে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগিয়ে শেষকালে স্বামী তার স্ত্রীকে তালাক দিয়েছে, এই কাজ আমি করেছি, তখন শয়তান সিংহাসন ছেড়ে নেমে এসে তাকে জড়িয়ে ধরে বলে বেটা তুই কাজের মতো কাজ করেছিস। যাক আমরা কেন সে অন্যদিকে যাচ্ছি, ওইদিকে যাচ্ছি না, বরং আমরা বলতে চাচ্ছি যে শয়তান পাপ ঘটায়, শয়তান পাপ ঘটায়, শয়তান নামাজে এসে আপনার নানা কথা মনে করিয়ে দেয়, যে কথা আপনার মনে থাকে না। আপনি দেখবেন খেয়াল করে, যে কথা আপনার মনে পড়ছে না নামাজে স্মরণ করবেন, স্মরণ হয়ে যাবে। দোকানদাররা দোকানের হিসাব করে নামাজে, ওই যে মনে আছে আসরের নামাজে চার রাখাত না তিন রাখাত নিয়ে মুসল্লিদের মাঝে গন্ডগোল হলো, শেষকালে একজন বলল আমি গ্যারান্টি দিচ্ছি নামাজ তিন রাখাত হয়েছে, তুমি কি করে জানলে? তো বলছে আমি প্রত্যেক দিন আসরের সময় আমার চারটে দোকানের হিসাব করি, এক এক রাখাতে এক একটা দোকানের হিসাব মোটামুটি কি ঢুকলো কি বেরোলো এইসব আমার হয়, তো আজকে আমার তিনটে দোকানের হিসাব এসে এখন একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে নামাজ তিন রাখাত হয়েছে, বুঝতে পারছেন? হাদিসে আছে যে এমন কি শেষ পর্যন্ত শয়তান আজান হলে পাততে পাততে পালায়, আবার আজান থেমে যায় চলে আসে, একামত হয় পালায়, একামত বন্ধ হয়ে গেলে নামাজির কাছে এসে তার কাছে ফুস মন্ত্র দেয় এবং সেই কথা স্মরণ করায় যে কথা তার স্মরণে ছিল না। এ ব্যাপারে অনেক কিছু আছে কিন্তু আমাদের সেদিকে যাওয়ার কথা নয় বা সেদিকে আমাদের সেটা আমাদের বিষয়ও নয়। মোট কথা শয়তান পাপ সংগঠন করে, ঘটায়, ঘটিয়ে দেয়। তারপরে নারী পুরুষ আছে বলে হাদিসে আছে যে খবরদার কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনতা অবলম্বন না করে, যার স্বামী নেই বিদেশে আছে বাইরে আছে তার কাছে যেন তুমি না যাও, কেন শয়তান তৃতীয় জন কুটনা হয়, কুটনা মানে কি, কুটনা যে লাগিয়ে দেয়, হ্যাঁ এই দেখ ও তোকে ভালোবাসে, ওর কাছে হ্যাঁ তোমাকে ভালোবাসে দিয়ে লাগিয়ে দেয়, একে বলা হয় কুটনা, কুটনামি বলে না। তো যাই হোক, শয়তান পাপ যদি সংগঠন করে এত কিছু করে তো রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখলে পাপ হয় কেন? কেন পাপ হয় প্রশ্ন হবেই, এর উত্তর হচ্ছে যে শয়তানই একমাত্র পাপ সংগঠন করে তা নয়, শয়তান দুই রকম আছে, মিনাল জিন্নাতি ওয়ান্নাস। তাহলে যেমন জিন শয়তান আছে তেমনি মানব শয়তান আছে, তাহলে মানব শয়তান মানব মনে, মন হচ্ছে শয়তান, মন হচ্ছে পাপ সংগঠনকারী, ইন্নান নাফসাল আম্মারাতুন বিসসু, মন সবসময় মন্দের দিকে ধাবিত হয়। বলুন আপনি যখন চ্যানেল খোলেন কোন চ্যানেলটা দেখেন, কোন দিকে টেনে যায় মনটা? এই যে নেট খোলেন, নেট খুলে মনটা কোন দিকে যায়? নিশ্চয়ই মন যায়, মন আপনার শয়তান। শুধু শয়তানকে দোষ দিলে হবে না, আপনি নিজেও নিজেকে দোষ দেন। বহু মানুষের মনই হচ্ছে ইলাহ, উপাস্য, সুতরাং এই জন্য পাপ সংঘটিত হয়। আর একটা কথা বলা যায় যে আপনি ফ্যান চলছে, ফ্যানের সুইচটা যদি বন্ধ করে দেন, এই যে ফ্যান রয়েছে ফ্যানটা যদি সুইচটা বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে না কিছুক্ষণ চলবে? কিছুক্ষণ চলবে। আপনারা যারা সাইকেল চালিয়েছেন, সাইকেল চালিয়ে পেডেল করে করে করে করে ছেড়ে দেন, এমনি বন্ধ হয়ে যাবে না? অনেক দূর যাবে, অনেক দূর যাবে, আবার নিচু রাস্তা হলে তো অনেক দূর যাবে। তো শয়তান যখন আপনাকে নিয়ে খেলে, পাপ সংগঠন করায়, তো এগারো মাস যদি করে তো এক মাসের রেস্টটা থাকবে না, অবশ্যই থাকবে। আর এই জন্যই পাপ রমজান মাসে হয়, সারা বিশ্বে হয়, মুসলমানদের মাঝে হয়, এমনকি রোজাদার যারা যারা সিয়াম পালন করে তাদের মধ্যেও পাপ হয় এবং হতে পারে। আপনারা জানেন যারা এমন পাপ যেটা মানে কঠিন পাপ, যার কঠিন কাফফারা আছে, রোজা নষ্ট করা, তাই না? স্বামী স্ত্রী আছেন, হালাল জিনিস, স্বামী স্ত্রী আছেন, বসে ঘরে আছেন, একা কেউ নেই, এবার আপনার প্রেম কেলিকৃত করতে হয়ে গেল, আপনার মিলন হয়ে গেল, সর্বনাশ হবে না? হবে না। এই সর্বনাশে স্বামী স্ত্রী উভয়কে কাফফারা লাগবে যদি ইচ্ছাকৃত হয়, আর যদি স্ত্রীর সঙ্গে জোর করা হয় তাহলে আলাদা কথা। কিন্তু বিশাল সর্বনাশ, তা টানা দু মাস রোজা রাখতে হবে, পারবেন? আর না হয় যদি না পারেন তো ষাট জন মিসকিন খাওয়াতে হবে, তাহলে বিশাল পাপ। কিন্তু আপনারা ঘটিয়ে ফেললেন, রোজা রাখা অবস্থায় ঘটিয়ে ফেললেন, অথচ রোজা রাখতে বলা হয়েছে এই যৌন ঘটিত পাপ কি করার জন্য, হ্যাঁ, নিবারণ করার জন্য। আল্লাহ হাদিসে বলেছেন না, এ যুবকের দল, তোমরা যারা সামর্থ্য রাখো, দুই রকম সামর্থ্য, তারা বিবাহ করো, মানে ভরণ পোষণের ক্ষমতা এবং স্ত্রী রাখার ক্ষমতা যদি রাখো তাহলে বিবাহ করো, কারণ তা চক্ষু নিমিলিত করে, চক্ষু অবনত করে আর যৌন ক্ষুধা দমন করে। যারা পারবে না বিবাহ করতে বা যাদের কাছে বউ নেই, তারা কি করবে? তারা যেন রোজা রাখে। আর আপনারা এখন রোজা রেখেই তো সর্বনাশ করে ফেললেন, তাহলে এই পাপটা ঘটে শয়তানের দ্বারায় না, আপনার মন শয়তান। আপনার মন যেমন আপনার স্ত্রীর মনও তেমন, তাই ঘটে গেল। যাই হোক, তো এই রেশের কারণে এটা ঘটে। পাঁচ নম্বর রোজা, এই রমজানের মাহাত্ম্য হল, আমরা রমজানের মাহাত্ম বলছি রোজার না, সেটা হচ্ছে কি, তুগলাক আবওয়াবুন্নার, গুল্লিকাত আবওয়াবুন্নার, জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করা হয়। বাদশা মিয়া, জাহান্নামে কটা দরজা আছে? জাহান্নামের দরজা কটা? সাতটা, মাশাআল্লাহ। সাতটা জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, তার মানে কি, আমার বান্দারা রোজা রেখেছে, কাউকে জাহান্নাম দেব না। আর তুফতাহাত আবওয়াবুল জান্নাহ বা তুফতাহ আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাকে খুলে দেওয়া হয়। নূর হুদা ভাই, জান্নাতে কটা দরজা আছে? আটটা। এবার হাবিব সাহেব বলবে, জান্নাতে বেশি লোক যাবে না জাহান্নামে বেশি লোক যাবে? কেন, যদি বেশি লোক জাহান্নামে যায় না জান্নাতে যায়? জান্নাতে বেশি লোক যাবে। মনির ভাই কি কন, জাহান্নামে বেশি, পার্সেন্টেজ কি, একশোটা না, হাজারে, হাজারে নশো নিরানব্বই জাহান্নামে যাবে হাবিব সাহেব। হাজারে নশো নিরানব্বই জন জাহান্নামে আর একজন মাত্র জান্নাতে যাবে। তবু আল্লাহ তাআলা এত বড় রহমান যে তাদের জন্য আটটা জান্নাত রেখেছেন আর এদের জন্য কটা? সাতটা। কারণ মাকানুন দাইয়িক, জাহান্নামে কি অবস্থা হবে, সংকীর্ণ জায়গায় রাখা হবে, শাস্তি তো জেল। জেল কি ভালো জায়গা দেওয়া হয়? সংকীর্ণ জায়গা দেওয়া হয়, ভালো করে শোয়া হয় না, ভালো করে খাওয়া হয় না। আবার সেলুলয়েড জেল যেগুলো খুব কঠিন, সেগুলো তো বসতেও দেওয়া হয় না, তাই না? সেগুলো, হ্যাঁ, সেগুলো সেরকম জেল আপনারা দেখেছেন, গুয়ান্টানামোর জেল দেখেছেন কেমন, আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিওতে। তো জেল, জাহান্নাম তো জেলই, এই জন্য জাহান্নামে জায়গা হবে সংকীর্ণ, এর জন্য বিশাল জায়গা চাই না। সূর্য যদি হয়, সূর্যটা এই পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড়, যথেষ্ট। সূর্য যদি জাহান্নাম হয়, যথেষ্ট, তা এইরকম কত সূর্য আছে, তাই না? জায়গার অভাব নেই। তবু আল্লাহ তাআলা গন্তিতে জান্নাতকে বেশি রেখেছেন, আর আল্লাহর কাছে জায়গার অভাব নেই। জান্নাতি জায়গা বলা, সর্বনিম্ন মানের জান্নাতি কতটা জায়গা পাবে? এই দুনিয়ার দশ গুণ পরিমাণ। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তুমি হুজুর এত জায়গা হেঁটে হেঁটে না, হাঁটার দরকার নেই, আপনি চেয়ারে বসবেন, কোথায় যাবেন বললেই হবে, না তেল লাগবে, না পানি লাগবে, না সুইচ লাগবে, না আপনার কি হ্যান্ডেল লাগবে, না পেডেল লাগবে, কিচ্ছু লাগবে না, খালি ইচ্ছা হলেই বাস। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন, দাবি করলেই, দাওয়া করলেই, খালাস। সব পূর্ণ হয়ে যাবে। এখন কথা হলো কি, তাহলে এই হলো কিসের, আপনার রমজানের ফজিলত, যে জান্নাত খুলে দেওয়া হয়। কেন? যাতে করে আমার বান্দারা জান্নাতে আসে। আর আপনারা বিশেষ করে রোজাদার যারা, যারা রোজা রাখবে, রোজা পালন করবে আল্লাহর ওয়াস্তে, তাদের জন্য একটা বিশেষ জান্নাত আছে। আবার সেই জান্নাতের নাম কে বলবে? আরশাদ। সে রোজাদাররা যে জান্নাতে যাবে, বিশেষ জান্নাতে, সেই জান্নাতের নাম কি? যেমন কাজ সেই রকম বদলা অনুযায়ী তাদের নাম। রোজাদাররা পিপাসায় কি হয়, কাতর হয়, আহা কত কষ্ট লাগে, ঠান্ডা পানি সামনে থাকতে খায় না, ঠান্ডা পানি সামনে থাকতে খায় না। যখন ইফতারির সময় হয়, খুশির সাথে সেই পানি যখন পান করে, আল্লাহ আকবার। এই জন্য জান্নাতে নাম দেওয়া হয়েছে কি? আহা, রাইয়ান, রাই। তার মানে পানি খেয়ে যে পরিতৃপ্তি লাভ হয়, সেই পরিতৃপ্তির অনুযায়ী তার নাম দেওয়া হয়েছে রাইয়ান, জান্নাতে রাইয়ান। বেশ, তারপর সাত নম্বর মর্যাদা মাহাত্ম্য হল রমজান মাসে, যে এই মাসে ফেরিস্তা অবতীর্ণ হন আসমানে এবং বলেন, ইয়া বাগী আল খাইরি আকবিল, হে উত্তম কামী, হে কল্যাণ কামী, হে মঙ্গল কামী, তুমি অগ্রসর হও, এসো, কাজ, ভালো কাজ করতে চাও, এখন রমজান মাসে এসে যে এসো। এই জন্য দেখবেন আল্লাহ আকবর, আমাদের দেশেও আছে শহর বাজারগুলোতে দেখা যায় বহু ভালো মানুষ, হাজির সাহেবের মানুষরা রমজান মাস ভোর ইফতারি করে, তাই না? দান খয়রাত করে, কাপড় দান করে, ইত্যাদি ইত্যাদি। এখানে আপনারা সৌদি আরবেও দেখেছেন কিভাবে তারা ইফতারি করানোর ধুম, দান খয়রাত করার ধুম, বহু রকমের আছে। তো রমজান মাস আসতে, আর বিশেষ করে দেখলে আপনার চোখ জুড়িয়ে যাবে, বরং চোখ দিয়ে পানি পড়বে যদি দুই হারামের বাইরে আপনারা দেখেন, মদিনার হারামের মসজিদের বাইরে, আর ভিতরে তো আছেই, ভিতরে খালি খেজুর আর কাহওয়া, আর বাইরে আল্লাহ আকবার, কে কত রকমের খাবার, ফল ফ্রুট থেকে নিয়ে, রুটি থেকে নিয়ে। আপনারা যারা রমজান মাসে ওমরা করতে যাবেন, তারা নিশ্চয়ই দেখবেন কি অবস্থা। তো সেখানে কিভাবে মানে ভালো লোক, আর এই সময় হজেও দেখেছেন আপনারা, হজে যদি ইচ্ছা করা হয় যে হজে আমি কিছু কিনে খাবো না, তো আপনি পারবেন, কত বিরিয়ানি বিলি হচ্ছে, ফল ফ্রুট বিলি হচ্ছে, দই বিলি হচ্ছে, দুধ বিলি হচ্ছে, জুস বিলি হচ্ছে, পানি বিলি, আল্লাহ আকবার। তো ভালো লোক ফেরিস্তা আহ্বান করেন, এসো, কে চাও মঙ্গল করতে, কেউ কল্যাণ, এসো এই মাসে, এসো এই মাসে করো, তাই না? এই মাসে ডাকা হয়। আর বলা হয়, ইয়া বাগী আশ-শাররি আকসির, এই মন্দকামী, অকল্যাণকামী, যারা পাপ করতে চাও, অকল্যাণ করতে চাও, পিছু হটো, এই মাসে খবরদার পাপ করো না। এই মাস, সেই মাস রমজান মাস। এই মাসে যদি কেউ একটা উমরা করে, তা সব জানেন, হজে, শুধু হজের সব না, এমন হজ যে হজ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, তার মানে সাহাবীর হজ। এই মাসে যদি উমরা করতে যান, তো সাহাবীর হজের সব পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন স্বয়ং আপনার সাথে, আর আপনি উমরা করছেন, আল্লাহ আকবার, হজ করছেন। এই মাসে যদি একটা উমরা করা হয়, তাহলে তার এত মর্যাদা, এত কিছু আল্লাহ তাআলা আমাদের জন্য রমজান মাসে, রমজান মাস আসার জন্য প্রস্তুতি রেখেছেন। তাহলে আল্লাহ তাআলা প্রস্তুতি নিয়েছেন, কত প্রস্তুতি শুনলেন! আর যারা ব্যবসাদার, তারা প্রস্তুতি নিয়েছে, দেখেছেন দোকানে দোকানে কেমন মাল সাজিয়েছে, যাদের নটকনের দোকান, খাবারের দোকান, রমজানের খাবারের জন্য ওই যে কি বলে লোকাইমাতুল কাজী, শাড়িয়া, নুডলস বলে, আর কি কি সব, তেল, কত সব ভরমার করে দিয়েছে দোকান। কাপড়ের দোকানওয়ালারা সেরকম কাপড় সাজিয়ে রেখেছে, ফল ফ্রুটের দোকানওয়ালারা ফল ফ্রুট সাজিয়ে রেখেছে, সবজির দোকান, কি রমজান আসছে, ঠিক আছে। খেজুরের, আমাদের দেশে তো খেজুর, এদেশে তো খেজুর মাশাআল্লাহ সবসময় পাওয়া যায়, আর আমাদের দেশে খেজুরের সম্ভার সাজানো হচ্ছে, রমজান আসছে, রমজানের মার্কেট, এরা প্রস্তুতি নিয়েছে। আর যারা প্রোডিউসার বলে, যারা সিনেমা করে, তারা সিনেমা মানে রমজান উপলক্ষে, ঈদ উপলক্ষে সিনেমা তৈরিতে ব্যস্ত আছে, বিশেষ সিনেমা, তাই না? তারপরে টিভিওয়ালারা রমজানে চালাবে সেরকম বিশেষ বিশেষ প্রোগ্রাম তৈরি করছে। এইভাবে আপনারা নিশ্চয়ই জানেন, যারা যারা রাজনীতির নেতা, রাজনৈতিক নেতা তারাও চেষ্টা করছে যদি আমরা দু একটা ইফতারি পার্টি দিতে পারি তাহলে ভোটের সংখ্যা বেড়ে যাবে, তাই না? পার্টি দিলেই হ্যাঁ অমুক পার্টি দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে তাহলে পরে ভোটটা দিতে হবে। আমি তো জানেন আপনারা বিড়ির বদলে ভোট পাওয়া যায়, সিগারেটের বদলে ভোট পাওয়া, এক কাপ চায়ের বদলে বিনিময়ে ভোট পাওয়া যায়। অর্থাৎ রমজানে একটা পার্টি দিতে পারলে দেখবেন আপনি রাজনীতি নেতারা কিন্তু দেয়, কেন উদ্দেশ্যটা বুঝতেই পারছেন, ভোট ছাড়া অন্য কিছু নয়। সুতরাং এইভাবে এক একজন এক এক রকম প্রস্তুতি নিয়ে থাকে, দোকানদার কারখানাওয়ালারা ইত্যাদি, তারপরে যারা খাদ্য দ্রব্য তৈরি করে তারা এক এক রকম প্রস্তুতি। আপনার প্রস্তুতি কি? আপনি সায়েম, আপনি রোজাদার, আপনি রোজা রাখবেন আল্লাহর ওয়াস্তে, আপনার প্রস্তুতি কি? সেইটার অপেক্ষায় সবাই আছে যে আপনি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে যে রোজা আসছে সে রোজাটাকে ভালোভাবে রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওয়াসাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দর্শন লোক দেখি ভক্তি।